যার কারণে সে অভিশপ্ত মালউন হয়েছে। অপর দিক থেকে সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা ওয়া মা তাআখারা, যে তার আগে এবং পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তার সাহাবা একরামের জন্য তার সাথীদের দশ জনের ব্যাপারে আল্লাহ তাআলা তার মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে তো সে জান্নাতি, এবং তার জান্নাতের উঁচু মাকামের জন্য আমরা পাঁচ ওয়াক্ত আজানের পরে দোয়া করি, ওয়াবাআথু মাকামাম মাহমুদা। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আমার জন্য দোয়া করো, আমি যদি উচ্চ মর্যাদা পেয়ে যাই তা আমিও তোমাদেরকে আমার এই উচ্চ মর্যাদার ওসিলায় তোমাদেরকে আমি জান্নাতের উঁচু মর্তবায় নিতে পারব। এমন ব্যক্তি তারপরও নামাজ পড়তেন, লম্বা সময় দাঁড়াই থাকতে থাকতে পা ফুলে গেছে। আরব দেশের শুকনো ভূমি, পাথরি এলাকা, খালি পায়ে হাঁটতেন তখনকার যুগের মানুষ, খালি পায়ে হাঁটলে পা ফেটে যায়, নখের গোড়া ফেটে যায়। সারাদিন ধরে বিভিন্ন দিনের কাজে হাঁটাচলা করেছেন, রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, শরীরের রসটা পানিটা পায়ের কাছে এসে জমা হয়েছে, পায়ের ফাটা দিয়ে দিয়ে রক্তর ভাব শুরু হয়েছে। সাহাবি দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছে আগে পরের গোনা সব, তাহলে এত ইবাদত করার কি দরকার? আমাদের অবস্থাটা তো ঠিক আছে, তো জান্নাত তো কিনেই ফেলছি, আর ইবাদত করার কি দরকার? হস্ত করেই আছি, সব গোনা তো মাফ হয়ে গেছে, এখন যা ইচ্ছা তাই করি, তাহাজ্জুদ তো পড়ি, নামাজ তো পড়ি, যা ইচ্ছা তাই খাই, সুদ যে খাচ্ছি এটা কিন্তু হিসাবে আসে না। হ্যাঁ, একবার গোনার অ্যাকাউন্ট খুলে রাখছি কোথাও, আমার মেয়ে, আমার বিবি, আমার বাসা, গোনার ছয় লাখ চলতেছে, অ্যাকাউন্ট তো আমি খুলছি, আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, এটা কিন্তু আমার চিন্তা আসে না, আমি যে হজ করছি এটা আমার চিন্তা আসে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুসংবাদ পাওয়ার পরও যখন বলা হলো যে আল্লাহ রাসূল আপনি এত ইবাদত করেন কেন, আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনা আব্দান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরকারী বান্দা হব না? তা আল্লাহ তাআলা আমাকে যে এত নিয়ামত দিয়েছেন, মাফ করে দিয়েছেন, জান্নাতের এত নিয়ামত দিবেন, এটার শুকরিয়া তো আমার করা দরকার, সেই শুকরিয়ার জন্য আমি ইবাদত করতেছি। যেটা বলতেছিলাম, বান্দা যতই ইবাদত করুক না কেন, বান্দার অন্তরে এই অনুভূতি থাকা দরকার যে আল্লাহ তাআলা আমাকে যে স্তরে নেক না কেন, আমি আল্লাহ তাআলার দরবারে সবসময় শুকরিয়া আদায় করতে থাকবো। আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআনে কারীমের কিছু আলোচনা করবার ও শুনবার তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসার পাঁচ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যে তোমরা তোমাদের সম্পদ, তোমরা তোমাদের অর্থ কড়ি, টাকা কড়ি, অর্থ সম্পদ নির্বোধদের কাছে দিয়ে দিও না, নির্বোধ আহমক বুদ্ধি কম এমন ব্যক্তিদের কাছে তোমরা তোমাদের সম্পদ দিয়ে দিও না, যে সম্পদ আল্লাহ তাআলা তোমাদের জীবিকার মাধ্যম বানিয়েছে। সম্পদ যে আল্লাহ তাআলা তোমাদের জীবিকার মাধ্যম বানিয়ে দিয়েছেন, সেই সম্পদটা তোমরা নির্বোধদের কাছে দিয়ে দিও না, বরং তাদেরকে তোমরা রিজিক দাও, খাবার দাও, এবং তাদের জামা কাপড়ের ব্যবস্থা করে দাও। যদি এগুলো সাধ্য মোতাবেক করতে পারো ভালো, কিন্তু করতে পারো আর না পারো তাদের সাথে ভালো কথা বলো, ওয়াকুলু লাহুম কওলান মারুফা, তাদের সাথে সুন্দরভাবে ন্যায়সঙ্গতভাবে ভালো কথা বলো। এই হলো আয়াতের তর্জমা। গত দুইটা আয়াত ছিল, গত আলোচনাগুলো ছিল যে আল্লাহ তাআলা বিবিদেরকে তাদের মহর পরিশোধ করে দেওয়ার জন্য স্বামীকে আদেশ করেছেন। গত সপ্তাহের আলোচনা ছিল যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের বিবিদের মহর পরিশোধ করে দাও। সামনের আয়াতে আসবে যে তোমরা তোমাদের এতিমদের সম্পদ দিয়ে দাও, এতিমদের সম্পদ তোমরা আটকায় রেখো না। এই যে সূরার আগে পরের আলোচ্য বিষয় হলো, আলোচনা হলো যে যার যার সম্পদ তোমার কাছে আছে, তোমার কাছে পাবে, তাকে তুমি সম্পদটা দিয়ে দাও। সম্পদটা দেওয়ার ক্ষেত্রে কি পদ্ধতিতে কাকে দিতে হবে সেটা বলতেছেন, যে তুমি যে তোমার সম্পদটা দিবে তাই তুমি দেলমোহর হিসাবে দিবে, অথবা সে তোমার কাছে পায় তুমি তার কাছে ঋণী, এজন্য ঋণ পরিশোধ করতে দিচ্ছ, ঋণ পরিশোধ করার জন্য দিচ্ছ, সেটার ক্ষেত্রে তুমি সে বুদ্ধিমান হলে তাকে দাও, নির্বোধ না হলে, নির্বোধ হলে তাকে দিও না। অর্থাৎ ইসলাম বুদ্ধিকেও এই জায়গা বিবেচনা রাখতেছে যে নির্বোধের কাছে সম্পদ দিয়ে তুমি তোমার সম্পদটাকে নষ্ট করো না। দুনিয়ার ক্ষেত্রে নিয়েও, দুনিয়ার ক্ষেত্রেও মাথাওয়ালাদের, মাথাওয়ালাদের দুনিয়াদাররা মূল্য দেয়, এক একটা বড় বড় কোম্পানি বলেন, ডিরেক্টর বলেন, বড় বড় অফিসার বলেন, 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে দিয়ে দিনে তাদের থেকে 5 ঘন্টা 6 ঘন্টা সময় নিচ্ছে, এসি রুমে বসাইছে, গাড়িতে নিয়ে আসবে বাসা থেকে, আবার গাড়িতে নিয়ে যাবে, কোনো জবাবদিহিতা নাই, শুধু এসে এসিতে বসে থাকবে আর বসে বসে দেখবে যে ফ্যাক্টরি কিভাবে চলতেছে, কোম্পানি কিভাবে চলতেছে, কোম্পানির সিস্টেম পলিসি কি করা যায়, এই চিন্তা সে করতেছে। তার বেতন কত? 5 লাখ টাকা আছে বাংলাদেশে, বহুত আছে। আবার ওই অফিসের এক পিয়ন দারোয়ান, অফিসে একদিনে 1000 মানুষ আসতেছে আর 1000 মানুষের জন্য গেট 1000 বার খুলতেছে, আবার লাগাচ্ছে, এবং ভারী একটা বস্ত্র 8 ঘন্টা ধুলায় রাখছে, এবং সবসময় দাঁড়ায় থাকতে আছে, বসার শক্তি অনুমতি তার নাই। তার বেতন 8000 টাকা 10000 টাকা। এখন যদি গঞ্জ দূরে ইন্টারভিউ হলো, রিক্সাওয়ালাকে এই জায়গার থেকে উঠে যাবেন কাজীপাড়া বন্ধ, উপরে গেলে 20 টাকা দিবেন, 20 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে, একজন MBBS FCBS MD একজন বড় ডাক্তার 1 মাস আগের থেকে সিরিয়াল দিয়ে 2 মিনিট সময় শুধু দিছে, কি বলছেন শুনছে, কোনো কথা কয় নাই, ওষুধ লিখে দিছে, 1000 টাকা দিয়ে খুব শ্রদ্ধার সাথে চলে আসতেছে। কেন? তার মেধাকে মূল্যায়ন করছে। এই যে রিক্সাওয়ালা এতে গিয়ে যাওয়ার পথে আর একজনের কাছে দিছে লাগায়, ও আর একজনের কাছে থাপ্পড় কাছে, আপনি দেখছেন দাঁড়ায়। অর্থাৎ সামাজিকভাবে যেভাবে আমরা মানুষের মেধা সব লাইনে, ধর্মীয় লাইনে আছে, আমার ধর্মীয় লাইনে স্বাভাবিকভাবে আমাদের যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলো যারা সিনিয়র শিক্ষক হয়, বুখারি পড়ানো, আধা ঘন্টা ক্লাস করাবেন, 1 ঘন্টা ক্লাস করাবেন, সপ্তাহে 2 দিন আসবেন, 3 দিন আসবেন, ওনার স্যালারি আর একজন সাধারণ শিক্ষকের স্যালারি সমান না, কারণ ওনার মেধা, ওনার বুদ্ধি, ওনার অভিজ্ঞতা আর ওই সাধারণ উপস্থাদের অভিজ্ঞতা একরকম না। এই দুনিয়ার ক্ষেত্রে ধর্মীয় বলি, জাগতিক বলি, এক্ষেত্রে বিবেচনা হয়। আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার ব্যাপারেও বলতেছেন যে যদি বুদ্ধিমান হয় তার কাছে তুমি তোমার সম্পদটা দিয়ে দিও, নির্বোধ হলে তুমি নির্বোধকে বুদ্ধিমানের মতো সম পর্যায়ে রেখো না। যদি কোনো মানুষ বুদ্ধিমান এবং নির্বোধ, মর্যাদাশীল এবং অমর্যাদা এবং সাধারণ মানুষ, দুই শ্রেণীর মানুষের মধ্যে যদি পার্থক্য না করে, ওই সমাজে কখনো শান্তি আসে না। আসাউলি থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লামা রুবি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, যে এক হুজুরের সাথে এক খাদেম এক এলাকায় গেছে সফরে, যাওয়ার পরে খাদেম দেখছে এলাকায় ঘির দাম আর সোয়াবিন তেলের দাম সমান, সোয়াবিন তেলের যে দাম ঘির দামও সে সমান। তখন খাদেম কয়, হুজুর এই এলাকা ছেড়ে যাওয়া যাবে না, এলাকায় তো সোয়াবিন তেলে ঘি পাওয়া যায়, শুধু শুধু এই এলাকা ছেড়ে যাওয়া যাবে না, আমি এলাকায় থাকবো। তখন হুজুর বলছে, দেখ এই জায়গার মানুষ দামি এবং বেদামি মানুষকে মূল্যায়ন করতে পারে না, বুদ্ধিমান এবং নির্বোধ ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে, এই জায়গায় তুই থাকিস না। কিন্তু খাদেম তো খাদেমই থাকছে, তাই কি ঘি তো সস্তা। শেখ সাদি রহমতুল্লাহ দেখছেন, আসলে থানবী রহমতুল্লাহ আলী আল ইবকা নামক কিতাবে আনছেন, যে ঘিতে সস্তা, এখন খাদেম ঘি খায় খায় খুব মোটা হয়েছে, মোটা হওয়ার পরে এখন ওই এলাকায় এক বাড়িতে রাত্রে চোর চুরি করতে যেয়ে দেওয়ালের ফাঁকা ছেলে দেওয়ালের ফাঁক দিয়ে ঢুকতে গেছে, দেওয়াল পড়ে চোর মারা গেছে। এখন তার আর এক সাথী যে চোর ছিল, সেই চোর বাড়ির মালিকের বিরুদ্ধে কেস করছে, যে বাড়ির মালিক এত দুর্বল ওয়াল বানাইছে যে আমার সাথী এই ওয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে। দেশে তো ইনসাফ নাই, ঘিরতে আমার সোয়াবিন তেলের দাম সমান, বুদ্ধিমান এবং নির্বোধের মধ্যে কি নাই, পার্থক্য নাই। এখন হাকিম সাহেব বাড়ির মালিককে ডাকছে যে তুমি এত দুর্বল ওয়াল বানাইছো কেন, যে দুর্বল ওয়ালের আরেকজন পড়ে মারা গেছে, চোর চুরি করতে যেয়ে মারা গেছে। তখন বাড়ির মালিক বলে যে আমার তো মিস্ত্রি না, এত মিস্ত্রি বানাইছে, মিস্ত্রি যদি সিমেন্ট বালি ঠিকঠাক মতো না দিয়ে বিল্ডিংটা দুর্বল বানায় এটা আমি কি করবো, তাই তো মিস্ত্রি, ডাকো মিস্ত্রি রে। মিস্ত্রিকে আনা হলো, মিস্ত্রিকে আনার পর এখন মিস্ত্রির কাছে জিজ্ঞেস করা আছে তুই অমুক দেয়াল বানালি দুর্বল বানালি কেন। মিস্ত্রি বলে যে হাকিম সাহেব আমার অপরাধ না, যুগালের অপরাধ, যুগালে যে সিমেন্ট বালি পানি দেওয়ার ক্ষেত্রে সে একটু পানি বেশি দিয়ে গেছিল, এই জন্য ওই জায়গা ঠিক মতো টাইট হয়ে লাগি নাই, তারপর আমি ইট রেখে চলে গেছি। তা যুগালে যদি ওই মশলাটা ঠিক মতো বানাই দিত তাহলে তো ইটটা ঠিক মতো লাগতো, দোষটা তো যুগাইলেন। যুগালের ডাক যুগাইলেন, ইনসাফ নাই তো, যুগালেকে ডাকছে। যুগালে বলে যে আমি আসলে পানি বেশি দি নাই, ওই জায়গা মশলা বানানোর জন্য বালতিতে পানি এনে রাখছিলাম, বালতি একটা ঘোড়া দৌড় দিয়ে যাইতে যে ঘোড়ার পায়ে বাড়ি লেগে বালতির পানি এই সিমেন্ট বালির যে মশলা বানায় রাখছে এর মধ্যে পড়ে গেছে, পরে আমি একসাথে মিলে ওটা দিয়ে দিচ্ছি। দোষকার ঘোড়া, ডাকো ঘোড়াওয়ালাকে, ডাকছে ঘোড়াওয়ালাকে, কি হলো তোমার ঘোড়া কেন? তখন ঘোড়াওয়ালা বলে যে দোষ আমার না, আমি ঘোড়ার উপর সওয়ার হয়ে যাচ্ছিলাম, পাশে একটা মহিলা, সে তার পায়ে নূপুর ছিল, নূপুর নূপুর পায়ে দিয়ে ঝনঝন করে হাঁটতেছিল, এই ঝনঝন আওয়াজ শুনে আমার ঘোড়া ভয়তে দৌড়তেছে, তখন ঘোড়ার পায়ে ওই বালতি আঘাত লাগে, লাথি লাগে, পানি পড়ে গেছে, তা দোষ তো আমার না, দোষ তো ওই মহিলা। ডাকা হয়েছে, মহিলা বলে দোষ তো আমার না, ঝুনঝুন বানালো কেন স্বর্ণকার? সংক্ষেপে বলি, ডাকো স্বর্ণকারকে, স্বর্ণকারে শেষকালে অপরাধী, সে কি মারাইছে? ওই মেয়ের নূপুর বানাইছে, নূপুর মহিলা পাইতেছে, নূপুরের আওয়াজে ঘোড়া দৌড়তেছে, শেষকালে ওই বিল্ডিং বানার কারণ দাঁড়াইছে। এখন আসামি স্বর্ণকার, এখন স্বর্ণকারের ফাঁসির রায়, চোর মারা গেছে, এখন স্বর্ণকারে ফাঁসি দেওয়ার জন্য যে দড়ি পাকাইছে, যে দড়ির যে ফাঁস, সে ফাঁস স্বর্ণকারের গলায় আটে না, স্বর্ণকারের গলায় আটে না। এখন কি করা যায়? এখন হাকিম সাহেব হুকুম দিয়েছে এই মোটাওয়ালা গলা কারা খোঁজ কর, খোঁজ করতে করতে ওই হুজুর ওই খাদেম ফাও খাত, ভালো মন্দের মাঝে বিচার করতে পারতো না, ঘি খেয়ে খেয়ে মোটা হয়েছে, তাকে ডাকা হয়েছে, ডাকা হয়ে দেখে তার গলার ফাঁস মিলে গেছে। এখন হাকিমের হুকুমের আগে তো একটা সুযোগ দেওয়া হয়, কি সুযোগ? তা আমি আমার হুজুরের সাথে একটু দেখা করবো, দেখা করার সুযোগ দিই। গেছে হুজুরের কাছে, হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বলছে আমি তো বলছিলাম যে এলাকায় বুদ্ধিমান এবং নির্বোধের মাঝে ব্যবধান করে না, সবাইকে সমান হারে করে, ঘি এবং সোয়াবিন তেলের দাম সমান না, ওই এলাকায় তুই থাকতে পারবি না, ঘটনা তো ঘটনাই, কিন্তু বুদ্ধিমান এবং নির্বোধ এটা ইসলামও তাদের সাথে সেভাবে আচরণ করতে পারে, যে যেমন তার সাথে সেভাবে আচরণ করতে হবে। স্ত্রীকে যে মহর দিব, স্ত্রীকে মহর দেওয়ার ক্ষেত্রে তার পাওনাটা যদি আমি আজকে দিয়ে দিই, সে দুই দিন পরে এটা নিয়ে আমার সাথে হয় দুর্ব্যবহার করবে, আমার সম্পদটা তাকে দিয়ে দিলে সে এই সম্পদটি আমার সাথে খারাপ আচরণ করবে। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলা হয় ওনাকে, কোরআনের তাফসীরের ব্যাপারে ওনার মতটাই বেশি অগ্রাধিকার পায়। কেন? আগে একবার বলেছিলাম যে মানুষ বড় হয় বড়দের দোয়া নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস, চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, চাচার বয়সই ছিল সামান্য কয়েক বছর ব্যবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করতে গেছেন, বাথরুমে গেছেন দূরে, আরব দেশের তখনকার যুগের বাথরুম শহরের মতো এমন ছিল না, বাথরুম তথা পেশাব করে এসে উজু করার জন্য যে জায়গা আসবেন সে জায়গা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকে কুয়ার থেকে পানি উঠায় আল্লাহ রাসূলের উজুর জন্য পানির ব্যবস্থা করে রাখছে। ছোট বাচ্চা পানি ব্যবস্থা করে দূরে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে এসে যখন উজুর পানি দেখলেন, আশ্চর্য হয়েছেন যে উজুর পানি কি আইনে রাখলো, দেখবেন আমাদের আল্লাহওয়ালা বুজুর্গদের খেদমত, মাদ্রাসার খেদমত যে করে ছাত্ররা, খেদমতের অর্থ হলো আরাম বোঝানো, খেদমতের অর্থ চেয়ে নিতে হবে এটা না, চেয়ে তো বিজ্ঞান নেওয়া হয়। যদি আমি কারোর থেকে চাই এটা দিতে, আমি তার কাছে তার মুখাপেক্ষি হলাম, তার কাছে আমি চাইলাম। কিন্তু খেদমত হলো মেজাজ বুঝে, স্বভাব বুঝে, উপযুক্ত সময় বুঝে তার সামনে সেটা পেশ করা, এটা হলো খেদমত। বিবি যদি এমন হয়, স্বামী অফিস থেকে আসার আগেই স্বামীর জন্য ঠান্ডা এক গ্লাস শরবত বানায় রাখে, স্বামী আসবে স্বামীর হাত থেকে ব্যাগটা নিবে, স্বামীর মুখ দিয়ে কিছু বলা লাগবে না, এটা হলো খেদমত। আর যদি এমন হয় আসে তিন চারবার নক করার পর খুলছে, খোলার পরে বিবি তাড়াতাড়ি ওই তার পাকঘরের কাজ বাকি আছে, পাকঘরের কাজে গেছে, এদিক দিয়ে স্বামী তার শার্ট প্যান্ট খুলে এক গ্লাস ঠান্ডা পানির জন্য চাষে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে দাও, দিয়ে যাও, এটা খেদমত না, এটা তার কাছে চেয়ে নেওয়া হলো। আল্লাহওয়ালা বুজুর্গদের যারা খেদমত করে বা এই ধর্মীয় লাইনে যারা খেদমত করে, এটা মেজাজ বুঝে, উদাহরণ দিল বুঝে আসবে। ওস্তাদ বের হবে দেখতেছে, বের হতে দেখতে ওস্তাদের স্যান্ডেল নিয়ে দেখবেন সামনে রাখে, এটা হলো খেদমত। ওস্তাদ এখন খানার সময়, খানা খাওয়ার জন্য কি কি লাগবে, দস্তার খানা লাগবে, জগ গ্লাস পানি লবণ বাটি যা চিলুমচি সব সামনে উপস্থিত, এটা হলো খেদমত। খেদমত চেয়ে নিতে হয়, এটা খেদমত না, এক নাম্বার। এবং খেদমত হলো আরাম পৌঁছানো, খেদমত নামে তাকে আজাদ ফেলা না। আমাদের আল্লাহ বুজুর্গরা বলেন যে ভাই তুমি যদি আমার খেদমত করতে চাও তুমি আমার আরাম পৌঁছাও, আমাকে বেআরাম তুমি দিও না। তা দিনের বুঝ যদি কোনো মানুষের মধ্যে আসতে থাকে, সার একজনের খেদমত করার যোগ্যতা বোঝে, আমি আমার আব্বার খেদমত করব, আমার আব্বা রাত্রে কি খায়, কি খাইলে ভালো, আমার আব্বার এখন কি দরকার, আবহাওয়া আসতেছে গরম, আব্বার জন্য পাতলা জামা হলে ভালো লাগবে, পাতলা গেঞ্জি হলে ভালো লাগবে, আব্বা চাওয়ার আগেই যদি আমি আব্বার কাছে দিয়ে দিই, আব্বার খেদমত হবে, আব্বা মনের থেকে দোয়া করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জন্য ওজন পানি রেখে দিয়েছে, খেদমত সেটা। আল্লাহ রাসূল বললেন এই পানিটা কে রাখলো, আব্দুল্লাহ। হাদিসের ভাষায় তিন আব্দুল্লাহ আছে, এক আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বললেই তাফসীরের কিতাব পড়তে গেলে আব্দুল্লাহ বললে বুঝতে হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তখন আল্লাহ রাসূল ডাক দিলেন দূর থেকে, ডাক দিয়ে আল্লাহ রাসূল বুঝছেন এর মধ্যে মেধা আছে, এর মধ্যে বুদ্ধি আছে, তাই না হলে আমার এখন ওজুর জন্য পানি লাগবে, আমার তো এসে চাওয়ার দরকার ছিল, চাওয়ার আগেই সে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল মাথায় হাত দিয়ে বললেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, ইয়া আল্লাহ আপনি তাকে কোরআনে কারীমের জ্ঞান দান করিয়েন। ছোট বাচ্চাকে বয়স দোয়া করতেছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের খুব বয়স ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বড় বড় সাহাবা একরামের কাছে, যে সাহাবিদের কাছে যে যে কোরআনে কারীমের এক একটা আয়াত এক একটা তাফসীর এমন ভাবে উনি সংগ্রহ করেছেন যা অন্য কোনো বয়স্ক সাহাবিও করতে পারেন নাই, যার কারণে ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, কোরআনের যারা ব্যাখ্যা করে তাদের ইমাম, তাদের সর্দার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতেছে যে তোমার সন্তান যদি নির্বোধ হয়, তোমার বিবি যদি নির্বোধ হয়, তোমার আত্মীয় স্বজন যদি নির্বোধ হয়, তাহলে তুমি কোনো অবস্থায় তুমি তোমার সম্পদ তাদের হাতে দিয়ে তুমি তোমার বার্ধক্য জীবনে তাদের মুখাপেক্ষি হয়ো না। এদের পরে উনি ব্যাখ্যা করতেছেন যে অনেক মানুষ তাদের সম্পদটা জীবন দশায় বিবিদের কাছে দিয়ে দেয়, মেয়েদের কাছে হস্তান্তর, স্ত্রীর কাছে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার কারণে পরবর্তীতে তার জীবনটা বড় কষ্টের কাটে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা। আমাদের সমাজে দেখবেন মানুষ সম্পদের ব্যাপারে কয়েক শ্রেণী, এক শ্রেণী হলো চাকরি বাকরি করছে, বিবিরে খুব বেশি মহব্বত করছে, মহব্বত করতে করতে করতে এখন বিবিরে জায়গাটা লিখে দেওয়ার জন্য প্রস্তুত, বিবি তো আগের থেকেই চাই তার বাপ ভাইকে আনলে আনতে পারলে শ্বশুর বাড়ি উঠে বসাবে, এবং স্বামীর আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, বাপ ভাইকেও এবং স্বামীর ভাইদেরকে বোনদেরকেও দেখতে পারবে না, স্বভাব এটা, এটা নির্দিষ্ট কারণ ক্ষেত্রে না, হ্যাঁ ব্যতিক্রম কিছু হয় আল্লাহ তাআলা ব্যতিক্রম করে দেয়। এখন যদি এই জায়গায় এসে তাকে এইভাবে দিয়ে দেওয়া হয়, বসাই দেওয়া হয়, তাহলে তো এই স্বামী বা স্বামীর পক্ষ তার কাছে জিম্মি হয়ে থাকবে, জিম্মি হয়ে থাকবে, কারণ বিবিদের কাছে সম্পদ, বিবিদের কাছে অর্থ চলে গেলে, বিবিদের কাছে ক্ষমতা চলে গেলে সে আর স্বামীর কথা পরবর্তীতে আর মনে থাকে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, এক ব্যক্তি শান্তি চায়, শান্তি পাবে কোথায়? বলে তুমি কার মতো শান্তি পাবো তুমি খোঁজো। হিজরে আলাইহিসসালামের ঘটনাও আছে এমন বর্ণিত। শেখ সাদী রহমতুল্লাহ আলী বলেন যে তখন হিজরে আলাইহিসসালাম বললেন, ওনার ঘটনাই ধরি, দুজনের থেকে বর্ণিত, যে বললেন তুমি শান্তি তালাশ করো, কার কাছে তুমি শান্তি পাবে? বিভিন্ন মানুষের কাছে শান্তি আনতে যায়। ভাই তুমি মনে হয় শান্তিওয়ালা, তোমার মতো আমি হতে চাই। আমি যে হুজুরের কাছে যে বলি, তাহলে হুজুর আমাকে দোয়া করবে তোমার মতো হওয়ার জন্য, আমি শান্তি, আমি তোমার মতো শান্তির মানুষ হয়ে যাব। তখন ওই ব্যক্তি বলে, ভাই আমার চেয়ে অশান্তির কেউ নাই, তুই আমার মতো হইতে দোয়া করিস না। এভাবে করতে করতে এক স্বর্ণকারের কাছে গেছে। স্বর্ণকারের কাছে যে দেখে যে বিশাল স্বর্ণের দোকান, অনেক লোক, ছেলে মেয়ে অনেক, খুব সাহী অবস্থায় রয়েছে। তখন তখন স্বর্ণকারের মালিক ওই দোকানের মালিককে বলে যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। দেখি আপনি তো মনে অনেক সুখে রয়েছেন, তা কেন? তা আমাকে এক হুজুরের সাথে দেখা হয়েছে, উনি আমাকে বলছেন যে আমি যার মতো হতে চাই সুখী মানুষ, উনি আমাকে দোয়া করে তার মতো সুখী মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আপনি মনে অনেক সুখে আছেন। তখন স্বর্ণকারের ওই জুয়েলার্সের মালিক বলে যে না ভাই, আমার যে অশান্তিতে কেউ নাই। কেন? তাহলে আমার অশান্তির কথা যদি বলি তাহলে শেষ হবে না। অশান্তির কথা হলো আমার একসময় আমি মারাত্মক অসুস্থ হয়ে যাই, আমার বিবি অসুস্থ হয়ে যায়। বিবি অসুস্থ হয়ে গেলে আমি বিবির মাথার কাছে যে খুব কান্নাকাটি করতে থাকি। কান্নাকাটি করলে বিবি একসময় বলে যে এখন যে মায়া কান্না কানতেছ, আমি মারা গেলে তো তুমি আর একজনকে বিবাহ করে আবার আর এক সংসার শুরু করবা, আমার কথা তোমার আর মনে থাকবে না। তখন আমি বিবিরে বলতেছিলাম দেখ তোর কথা আমি সারা জীবন মনে রাখবো। তখন বিবি বলে যে না তোমার এটা মনে থাকবে না, এক কথায় দুই কথায়। তখন আমি বিবির মনটাকে খুশি করার জন্য যে অধিকারটা তার ছিল, অন্য বিবির কাছে যাওয়ার জন্য যে শক্তি লাগে, সেই শক্তির উৎসটাকে আমি আমার শরীর থেকে আলাদা করে দিলাম। পরে চিকিৎসার মাধ্যমে আমি সুস্থ হলাম, আমিও সুস্থ হলাম, আর আমার বিবিও পরবর্তীতে ওই রোগ থেকে সুস্থ হলো। আমি যেটা করেছিলাম বিবির জন্যই, যাতে আমার বিবি আমার হয়ে, আমি যেন অন্য কোথাও অন্য কোনো বিবির কাছে যে আর তার কথা ভুলে না যাই। কিন্তু এই বিবি ওই রোগ থেকে আবার সুস্থ হয়। সুস্থ হওয়ার পর এখন যে সন্তানগুলো দেখতেছো, এই একটা সন্তানও আমার না, সব হারামজাদা, অন্যের থেকে সন্তানগুলো সে আনে। আমার শক্তি নাই এর জন্য সে আমার কাছে আসে না, বা আমাকে ওইভাবে সে মূল্যায়ন করে না। আমি এখন দুনিয়া নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে আছি। একথা এই জন্য বলতেছি, আমাদের সমাজে কিছু মানুষ আছে, ইসলাম যেভাবে যে সম্পদের ব্যাপারে যে হুকুম দিতে, সে হুকুম না দিয়ে নিজের জনকে উপরে উঠায়, কোলে উঠায়, নিজের সম্পদটা দিয়ে সে জীবনে লাঞ্ছিত হয়ে যায়। লাঞ্ছিত হয়ে যাওয়ার কারণ আল্লাহ না, কেউ না, ওই ব্যক্তির নিজের আচরণটা। ইসলাম সম্পদের ব্যাপারে হুকুম দিতে, যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকে ততদিন পর্যন্ত সম্পদের মালিক আমি, আমি মারা যাওয়ার পরে আমার ওয়ারেসটা ভাগ করে নিবে, এটা আগে আমার কোনো চিন্তা না। আমার সম্পদ যদি আমার কাছে থাকে, আমি হাসপাতালে গেলে আমার সম্পদ থেকে ব্যয় করে আমাকে হাসপাতালে চিকিৎসা নিবে। যেমন গিয়েছিল গত সপ্তাহে যে কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করবে, তার সম্পত্তি থেকে কি করতে হবে, দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এক শ্রেণীর মানুষ কি করে, খুব উদারতা দেখায় নিজের ব্যক্তিগত সম্পদের ব্যাপারে। ইসলাম এটাকে কখনো সঠিক সুন্দরভাবে দেখে না, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা। আর এক শ্রেণী মানুষ আছে, সম্পদ নিজে ভোগ না করে তিলে তিলে হিসাব করে করে করে করে করে সব ছেলে মেয়েদের জন্য রেখে যাচ্ছে, একটা আলো দিয়ে যাচ্ছে, আপনারা নিজেও ভোগ করে যায় না, সব আরেকজনের জন্য রেখে যায়। ভোগ করে না কিভাবে, চাকরি শেষ হয়েছে হজে যাইতে পারত, জাকাত দিতে পারত, দান সৎকা করতে পারত, ভালো কাজে তার একটা অংশ কিছু রাখতে পারতো, এগুলো সে রাখে না। রাখে না কি জন্য, যে যদি বাড়িটা না হয় তাহলে ছেলেটা থাকবে কোথায়, যদি ব্যাংক ব্যালেন্স বেশি না থাকে তাহলে মেয়েটা খাবে কিভাবে, এই যে চিন্তা। ইসলাম এটা অনুমতি দেয় না। কেন অনুমতি দেয় না? এই ব্যক্তি যেমন চিন্তা করতেছে সম্পদ নিয়ে, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, তার ছেলে মেয়েদেরকে হতে পারে আল্লাহ তাআলা তার চাইতে আরো অনেক বেশি দিবে, আল্লাহ তাআলা দিতে পারে এটা। আবার সে হয় এটা নিজের হক নিজে না খেয়ে, আমাদের গ্রামে, নাম বলবো না, আমাদের গ্রামে সবচেয়ে যে ব্যক্তি একসময় ধনী ছিল, ওই ব্যক্তির বিবি দুই দুই ভাগে তরকারি রান্নে এক ভাগ তার সামনে দিত, আর এক ভাগ তার সামনে দিত না। কেন দিত না? তার এই ভাত খাওয়া বাদ দিয়ে বিবির সাথে ঝগড়া শুরু করতো, তুমি সব জায়গা জমি বুঝি বিক্রি করে খাওয়া, কারণ দুই ভাগে রাখছো কেন? দুই ভাগে রাখলে তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে। এটা সম্পদ সঠিক ব্যবহার শিখি নাই। এই জন্য আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা বলে, ভাই সম্পদের পাহারাদার হয়েন না, সম্পদের ভোক্তা হন। সম্পদ আমি পাহারাদারি করতে করতে করতে করতে সম্পদ সম্পদের জায়গায় রেখে নিজেরও হক আদায় করলাম না, ইসলামের হক আদায় করলাম না, আল্লাহর হুকুমও মানলাম না, সম্পদ আমি আর একজনের জন্য রেখে আমি খালি হাতে বিদায় নিলাম, তাহলে তো আমি সম্পদের পাহারাদারি করে গেলাম। আর আল্লাহওয়ালা বুজুর্গরা সম্পদের মালিক হয় না, সম্পদ ভোগ করে যায়। দেখবেন এক একজন আল্লাহওয়ালা বুজুর্গের কি সাহি অবস্থা, খুব বেশি অট্টালিকা আছে এমন না। আমাদের মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমাদের বসুন্ধরা মাদ্রাসার যিনি মূল প্রতিষ্ঠাতা, আমাদের বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, গত দুই তিন বছর আগে মারা গেছেন। সবচেয়ে বড় জানাজা হয়েছিল অল্পদিনের মধ্যে, যে জানাজা ডাকসারে কোনো বাড়ি নাই, এন্তেকালের আগে ওসিয়াত করে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমার জামার পকেটে যদি আমার কাফনের টাকা পরিমাণ টাকা থাকে, এই টাকা দিয়ে তোমরা কাফন কিনে আমাকে কি করে দেবে, আমাকে এই টাকাই দিয়ে দিবে। কিন্তু হুজুর অসুস্থ হয়েছিলেন সেই জীবনে, সিঙ্গাপুরে কয়েকবার যাওয়ার জন্য গেছে, আল্লাহ তাআলা সসম্মানে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। কয়েকবার সাধারণ চিকিৎসার জন্য বিদেশে যাইতেন, আল্লাহ আল্লাহর বান্দা হুজুর মুখে বলতেন না যে আমাকে নিয়ে দাও। বুঝাচ্ছি সম্পদের মালিক হওয়া এক জিনিস আর সম্পদের ভোক্তা হওয়া এক জিনিস। সম্পদের ক্ষেত্রে একটা বাড়াবাড়ি হলো আগের থেকে বিবি ছেলে মেয়েদেরকে দিয়ে নিজে নিঃস্ব হয়ে যায়। কোরআনে কারীম বলছেন তোমরা এই সমস্ত নির্বোধ জাতিদের কাছে সম্পদ নিয়ে তুমি নিজে মুখাপেক্ষি হয়েও না। দ্বিতীয় নাম্বার হলো দেয় না, তবে এমনভাবে কুক্ষিগত রাখে, এমনভাবে কাঞ্জুসপানা করে, নিজেও ঠিক মতো খায় না। দেখবেন সমাজে বড় বাড়িওয়ালা ব্যাংকের বহুত আছে, কিন্তু ব্যানের থেকে টিপি টিপি তরকারি কিনে এমনভাবে তরকারি কিনতেছে দেখলে মায়া লাগে। অর্থাৎ তার বাসায় ভাড়া থাকে, এর চেয়ে দিশে আরো সুন্দর বাজার করে, হুজুর তাহলে আর সমস্যা কি? সমস্যা কি তার শরীরের, সে যেভাবে আছে এভাবে তার খাবার দাবার জামা কাপড় হওয়া চাই। ইসলামই বলে তুমি এমনভাবে চলো যে যেন ভিক্ষুক দেখে তোমার কাছে ভিক্ষা চাইতে পারে। তা সম্পদের ব্যাপারে বাড়াবাড়ি করাও ঠিক না, সম্পদের ব্যাপারে শিথিলতাও করা ঠিক না। বাড়াবাড়ি করার ক্ষেত্রে কি করা হয়? নির্বোধদের কাছে দিয়ে দেওয়া হয়। বাড়াবাড়ি করার ক্ষেত্রে কি হয়? আর একজনের জন্য জমা করে রাখা হয়, নিজের হক আদায় করা হয় না। তাহলে কি করতে হবে? এরপরে আয়াতে ওয়ারজুকুহুম ফিহা, এই সম্পদ নিয়ে তুমি তাদেরকে ইনসাফের সাথে খাওয়াও, ওয়াকসুহুম এবং তাদের জামা কাপড়ের ব্যবস্থা করে দাও, ওয়াকুলু লাহুম কওলান মারুফা এবং তাদের সাথে ভালো কথা বলো। কেউ আমার কাছে সাহায্যের জন্য আসছে, আমি তাকে সাহায্য দিতে পারতেছি না, তবে তাকে সুন্দরভাবে বলেন যে ভাই আর এক জায়গা দেখেন ভালোভাবে, আর আমি সাহায্য দিতে পারলাম না, আমি তার সাথে দুর্ব্যবহার করে তিক্ত আচরণ করে তাকে আমি আমি গোনাহের ভাগিদার হলাম, ইসলাম এটার অনুমতি দেয় না। কেউ আমার কাছে সাহায্য চাচ্ছে, যে কোনো সময়ের জন্য সাহায্য চাচ্ছে, আমি তাকে দিতে পারতেছি না, কিন্তু তার সাথে আমি ভালো কথা বলি, তা আত্মীয় হোক অনাত্মীয় হোক। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন ওয়াকুলু লাহুম কওলান মারুফা, এই নির্বোধদের কাছে তুমি সম্পদ দিয়ে দিও না, এক নাম্বার। দুই নাম্বার হলো তুমি তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো, তিন নাম্বার হলো তাদের জামা কাপড়ের ব্যবস্থা করো, চতুর্থ নাম্বার হুকুম হলো তাদের সাথে ভালো কথা বলো। আমাদের সমাজে এই ভালো কথার মারুফ আর ন্যায়সম্মত সুন্দর কথার দিন শেষ। বিবি যদি এক কথা দুইবার বলে সারছে, ভিক্ষুক যদি একটু সময় বেশি সময় দাঁড়ায় থাকে তাহলে তো সারছে, উনি এখন দারোগা, কারণ ভিক্ষুক তো এর সাথে দারোগাগিরি করলে কোনো সমস্যা নাই না, এটা ইসলামের শিক্ষা না। এই যে নির্বোধদেরকেই বলতেছে যে নির্বোধের সাথে তুমি ভালো ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, ন্যায়সঙ্গত ভাবে কথা বলো, তাকে দিতে পারতেছে না ঠিক আছে, কিন্তু তার সাথে ভালো ভাষায় কথা বললে তার একটা অন্তরের খুশি মনের তৃপ্তি তুমি লাভ করতে পারবে, দিতে পারলে না ঠিক আছে। আর যদি কোনো ব্যক্তি দিতে পারে এবং মিষ্টি ভাষায় কথা বলে তাহলে আরো তার দিতে উত্তম গুণ, যেটা আল্লাহ তাআলা চারটা গুণের কথা বললেন। এক নম্বর হলো নির্বোধের কাছে সম্পদ দিও না, দুই নম্বর বললেন তাদেরকে উপযুক্তভাবে খাবারের ব্যবস্থা করো, তিন নম্বর বললেন তাদের সুন্দর মতো পরিধানের ব্যবস্থা করো, চতুর্থ নম্বর হলো তাদের সাথে ভালো ভাষায় মিষ্টি ভাষায় আচরণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত থেকে চারটা শিক্ষা নিয়ে তার উপর আমল করবার তৌফিক দান করুক। প্রশ্ন, রুকু থেকে উঠার সময় যে বাক্য বলি তাহার শুদ্ধ উচ্চারণটা বলুন এবং এর অর্থ কি? সামিআল্লাহু লিমান হামিদা, এটা হলো একটা। ইমাম সাহেব বলেন সামিআ আল্লাহু, আল্লাহ তাআলা শুনেছেন, লিমান ওই ব্যক্তির, হামিদা যে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, সামিআ আল্লাহু লিমান হামিদা আমরা যেটা বলি একটা। এরপরে বলতে রব্বানা লাকাল হামদ, রব্বানা আল্লাহ তাআলা, হে আল্লাহ লাকাল আপনার জন্য হামদ প্রশংসা, হে আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা। এটা হলো রুকুর পরে দ্বিতীয় দোয়া। রুকুর থেকে ওঠার প্রথম দোয়া হলো সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু এক শব্দ, লিমান আরেক শব্দ, হামিদা আরেক শব্দ, যে আল্লাহ তাআলা যে প্রশংসা করে তার প্রশংসা আল্লাহ তাআলা শোনেন। আর দ্বিতীয় বাক্য রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা। ও মুসলিমদের সালাম দেওয়া যাবে যদি যায় তাহলে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা এর উদ্ভব কেন হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের বাদশা, রোম সম্রাটের যে বাচ্চা ছিল হেরাক্লিয়াস উপাধি ছিল, হেরাক্লিয়াসের বাচ্চা তখন ছিল অন্য ধর্মের, খ্রিস্ট ধর্মের। হেরাক্লিয়াসের বাচ্চার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির ক্ষেত্রে এই উত্তর বলেছেন যে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করবে তার জন্য শান্তি বর্ষিত হোক। ওই হাদিস থেকে মূলত এই সালামটা উৎপত্তি হয়েছে। অর্থাৎ বিধর্মীদের সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বাক্য নয়, এটা হলো মুসলমানদের পরস্পরের বাক্য। তাহলে কি বিধর্মীদের সালাম হলো? আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, ওই ব্যক্তির জন্য শান্তি বর্ষিত হোক যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে। যদি সে আল্লাহ তাআলা যদি তাকে হেদায়েতের অনুসরণ করায় তাহলে তার জন্য শান্তির ব্যবস্থা হবে। কারণ হলো বিধর্মীদের জন্য হেদায়েতের দোয়া করা যায় আছে কিন্তু শান্তির দোয়া করা যায় নাই। বিধর্মী জীবিত অবস্থায় তার জন্য হেদায়েতের দোয়া করা যায়, মারা গেলে তার জন্য দোয়া করা যায় না এবং জীবিত অবস্থায় তার জন্য শান্তির দোয়া করা যায় না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের জানাজার নামাজের ক্ষেত্রে স্পষ্ট করে দিয়েছেন ওয়ালা তাকুম আলা কল, যে তুমি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের জানাজার নামাজে শরীক হয়ে না, কারণ সে মুনাফিক অবস্থায় মারা গেছে। বিধর্মীদের ভালো চাই আমরা, কল্যাণ চাই, তাদের সাথে ভালোভাবে লেনদেন করতে হবে, কিন্তু মূল উদ্দেশ্য যে হেদায়েত, সে হেদায়েতের উপর আনার জন্য তাদের চেষ্টা করতে হবে। হেদায়েতের উপর না আসলে তাদের জন্য শান্তির সালাম তাদের জন্য না। এই জন্য তাদের জন্য ভিন্ন বাক্য আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যারা হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো সহিভাবে বুঝে তার উপর আমল করবার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله يا الله নিঃসন্দেহে আমরা গুনাহগার, আমাদের জীবনের সকল প্রকার গুনাহগাতকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে এবং বিশ্বের সমস্ত মুসলমানকে সত্যিকারে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সিরিয়া মায়ানমার সহ যেখানে যে অবস্থায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইয়া আল্লাহ সমস্ত মুসলমানের প্রতি খাস রহমতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ এবং আমাদেরকে এবং মুসলমানকে আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন, যারা অসচ্ছল তাদের জন্য সচ্ছলতার ফয়সালা করে দেন, যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ এক ফের আব্বা অসুস্থ, ইয়া আল্লাহ মাদ্রাসায় মেহমানদারি করিয়েছে এবং দোয়ার আবদার করেছে, ইয়া আল্লাহ তার আব্বার জন্য আপনি শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ যদি হায়াত শেষ হয়ে থাকে, ইয়া আল্লাহ ইমানের সাথে মৃত্যুর ফয়সালা করে দিয়ে, ইয়া আল্লাহ যদি হায়াত থেকে থাকে তাহলে ইয়া আল্লাহ সুস্থতার সাথে খাতে ইয়া আল্লাহ আর দীর্ঘ হায়াতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আরেকটা মেয়ে হাসপাতালে অসুস্থ, ইয়া আল্লাহ ইসিউতে অসুস্থ, ইয়া আল্লাহ তার জন্য আপনি শান্তির ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ তার জন্য যেটা কল্যাণ করে সেটার ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের জন্য আমাদের আত্মীয় স্বজন সকলের জন্য পরিপূর্ণ সুস্থতার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা ইয়া আল্লাহ অন্ধকার কবরে, ইয়া আল্লাহ দুনিয়ার সবচেয়ে ঋণী আমরা আমাদের বাপ মার কাছে, ইয়া আল্লাহ মা যে একজন সন্তানকে লালন পালন করার জন্য কত কষ্ট করে, ইয়া আল্লাহ দীর্ঘ 2-3 বছর যাবৎ ইয়া আল্লাহ মার কোল থেকে নামে না বাচ্চা, ইয়া আল্লাহ শীতের রাত নাই গরম নাই, ইয়া আল্লাহ সবসময় মায়ের কোলের মধ্যে সে বাচ্চা থেকেছে। আমরা যে আমাদের মাকে এত কষ্ট দিয়েছি, বাপকে এত কষ্ট দিয়েছি, সেই বাপ মা যাদের অন্ধকার কবরে, ইয়া আল্লাহ সেই কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ তাদের কবরকে আপনি ইয়া আল্লাহ জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করে দেন, ইয়া আল্লাহ তাদের জীবনের সকল প্রকার গুনাহগাথাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদের খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ সম্পদের ব্যাপারে যার সাথে যে হক আদায় করা দরকার সে হক আদায় করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ সম্পদের ব্যাপারে যেন একেবারে বকিল না হয়, একেবারে অপচয়কারী যেন না হয় তা থেকে আমাদের সকলকে বিরত থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ সম্পদের ব্যাপারে ভারসাম্য পন্থা অবলম্বন করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ বাকি জীবন আপনার সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারি সেই তৌফিক দান করুন, ইয়া আল্লাহ জান্নাতি বান্দা হয়ে যেন বিদায় নিতে পারি সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।